أشهد أن لا إله إلا الله. রেইন রস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ দ্য নূরাইন, এই সিরিজে আলোচিত হবে ইসলামের তৃতীয় খলিফা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর জীবন, সময় এবং কর্ম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়িদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে একটি হাদিস জানিয়েছেন, মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, আব্দুল ইবনে হাওয়ালা তিনি বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি তিনটি বিষয় থেকে বেঁচে গেল সে বাস্তবেই বেঁচে গেল। মান নাজা মিন সালাসিন ফাকাদ নাজা সালাসা মাররাতিন, মাউতি ওয়াদ্দাজ্জালি ওয়া কাতলি খলিফাতিন মুস্তাবিরিন বিল হক মুতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, এই তিনটি বিষয় থেকে যে ব্যক্তি বেঁচে গেল সে বাস্তবেই বেঁচে গেল। প্রথমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মৃত্যু, এরপর দাজ্জাল, এবং এরপর সেই ফিতনা যখন কিনা একজন খলিফাকে হত্যা করা হবে এমন একটি অবস্থায় যখন তিনি হকের উপরে থাকবেন এবং তার দায়িত্ব পালনরত অবস্থায় থাকবেন। এখানে কোন খলিফার কথা বলা হয়েছে, কার সম্পর্কে বলা হয়েছে? অন্যান্য হাদিস থেকে এই বিষয়টি স্পষ্ট হয়ে আসে, এখানে যেই খলিফার কথা বলা হয়েছে, যিনি কিনা হকের উপরে তার দায়িত্ব পালনরত অবস্থায় থাকবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই বিষয়ে আগেই সতর্কবার্তা জানিয়ে দিয়েছিলেন এবং তাকে বেশ কিছু উপদেশও প্রদান করেছিলেন। কাজী ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জানতেন যে তার সময়ে এরকম একটি ফিতনা আসবে এবং সেই সময়ে কি করতে হবে সেই নির্দেশনাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রদান করেছেন। এই প্রসঙ্গে আরও কিছু হাদিস আমরা উল্লেখ করছি। ইবনে ওমর, আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতনা সম্পর্কে আমাদের সাথে আলোচনা করছিলেন, এরকম সময় একজন ব্যক্তি অতিক্রম করে যাচ্ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দিকে দেখিয়ে বললেন, ইউকতালু ফিহা হাযাল মুকান্নাউ ইয়াউমা ইযিন মাজলুমা। যে ব্যক্তি অতিক্রম করে যাচ্ছিল তার দিকে ইঙ্গিত করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ওই যে ওই লোকটি যে মাথা ঢেকে রেখেছে, সেই ব্যক্তি তাকে অন্যায়ভাবে হত্যা করা হবে সেই ফিতনার দিনে। হাদিসের বর্ণনাকারী বলছেন, আমি সেই দিকে তাকালাম এবং তাকিয়ে দেখলাম সেই ব্যক্তি হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। একই রকম আরেকটি হাদিস এসেছে ইবনে মাজাতে এবং এটি একটি বিশুদ্ধ হাদিস। হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সঙ্গে ফিতনা সম্পর্কে আলোচনা করলেন এবং আমাদেরকে এমন একটি ধারণা প্রদান করলেন যে এই ফিতনা খুব দ্রুতই আমাদের মধ্যে চলে আসবে। সেই রকম সময় একজন ব্যক্তি আমাদের পাশ দিয়ে অতিক্রম করে যাচ্ছিল এবং সে ছিল তার মাথা কাপড় দিয়ে ঢেকে রাখা একটি অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন সেই দিকে দেখিয়ে বললেন যে সেই দিনে এই ব্যক্তি সে হকের উপরে থাকবে, হেদায়েতের উপর থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হাযা ইয়াউমা ইযিন আলাল হুদা, এই ব্যক্তি থাকবেন হেদায়েতের উপরে, সঠিক পথের উপরে। হাদিসের বর্ণনাকারী তিনি বলছেন যে এই কথা শুনে আমি সেই ব্যক্তির দিকে ছুটে গেলাম এবং তাকে তার বাহুতে পাকড়াও করে ধরলাম যে কে সেই ব্যক্তি তা দেখার জন্য। এরপর আমি তার চেহারার দিকে তাকালাম এবং তাকিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে প্রশ্ন করলাম, হাজা এই ব্যক্তি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিয়ে বললেন, হাজা এই ব্যক্তি। এবং তিনি কে ছিলেন? তিনি হচ্ছেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি হকের উপরে থাকবেন, এই বিষয়টি এই হাদিসগুলোর মাধ্যমে সুস্পষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে আরও বেশ কিছু হাদিস বিভিন্ন বর্ণনাতে এসেছে। আবু হাবিবা তিনি বর্ণনা করে বলছেন, যেদিন উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করা হয়েছিল সেই দিন তিনি সেই বাড়িতে প্রবেশ করলেন এবং সেখানে গিয়ে তিনি শুনতে পেলেন আবু হুরায়রা তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুর কাছে অনুমতি চাচ্ছেন প্রবেশ করার জন্য। উসমান রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রাকে প্রবেশের অনুমতি দিলেন এবং সেই অবস্থায় আবু হুরায়রা উঠে দাঁড়ালেন এবং তিনি আল্লাহর প্রশংসা করলেন এবং লোকেদের উদ্দেশ্যে তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি যে আমার পরে তোমরা ফিতনা এবং মতপার্থক্য বা ইখতিলাফের সম্মুখীন হবে। অথবা বর্ণনাকারী তিনি বলছেন যে আবু হুরায়রা প্রথমে বলেছেন মতপার্থক্যের কথা, ইখতিলাফের কথা এবং এরপর বলেছেন ফিতনার কথা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে সেই অবস্থায় উপস্থিত লোকেদের মধ্য থেকে একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, সেই দিন আমরা কার সঙ্গে থাকব যখন এরকম ফিতনা এবং মত পার্থক্য দেখা দিবে। ফামান লানা ইয়া রসূলুল্লাহ, ক্বালা আলাইকুম বিল আমিন ওয়া আসহাবিহি, তখন তোমরা থাকবে এই বিশ্বস্ত ব্যক্তির সঙ্গে এবং তার সাথীদের সঙ্গে। সেই অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উসমান রাদিয়াল্লাহু আনহুর দিকে ইশারা করেছিলেন। আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে গিয়েছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খিলাফার সম্মান দান করবেন, তিনি খলিফা হবেন। এই বিষয়টিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি উপমা বা রূপকভাবে বুঝিয়ে গিয়েছিলেন। মুসনাদ আহমদে হাদিসটি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একবার উসমান ইবনে আফফানকে ডেকে পাঠালেন। যখন তিনি আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে কথা বললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া উসমান ইন্নাল্লাহ আযযা ওয়া জাল আইয়ুল বিসাকা কামিসা ফা ইন আরাদাকাল মুনাফিকুনা আলা খালিহি ফালা তাখলাহু হাত্তা তালকানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি পরপর তিনবার বললেন। তিনি বললেন, ইয়া উসমান ইন্নাল্লাহ আযযা ওয়া জাল আইয়ুল বিসাকা কামিসান ফা ইন আরাদাকাল মুনাফিকুনা আলা খালিহি ফালা তাখলাহু হাত্তা তালকানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হে উসমান, আল্লাহ তোমাকে একটি সম্মানের চাদর প্রদান করবেন, আল্লাহ তোমাকে একটি চাদর পরার জন্য প্রদান করবেন। এর অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে খিলাফা প্রদান করবেন, তিনি খলিফা হবেন। এটাই হচ্ছে সেই সম্মানের চাদর, সেই কথার অর্থ যা আলেমগণ ব্যাখ্যা করেছেন। সুতরাং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে যদি মুনাফিকরা এসে তোমাকে বলতে থাকে যে তুমি সেই চাদর খুলে ফেলো, তাহলে সেটাকে তুমি খুলবে না যতক্ষণ না তুমি আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করছো, হাত্তা তালকানি, অর্থাৎ যতক্ষণ না তোমার মৃত্যু হচ্ছে এবং মৃত্যুর মাধ্যমে তুমি আমার সঙ্গে একত্রিত হচ্ছ, এর আগ পর্যন্ত কখনোই তুমি সেটাকে প্রত্যাহার করে নেবে না। সেই সম্মানের চাদর সেটা হচ্ছে খিলাফা। সুতরাং হাদিসগুলো থেকে আমরা বুঝতে পারছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে গিয়েছিলেন তিনি খলিফা হবেন, তার উপরে ফিতনা ফাসাদ বিশৃঙ্খলা এগুলো আসবে, এবং সেই অবস্থাতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনিই থাকবেন হকের উপরে এবং তার সঙ্গে যারা সাথী থাকবেন তারাও থাকবেন হকের উপরে। সেই অবস্থায় করণীয় কী হবে সেই প্রসঙ্গেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে বিস্তারিত নির্দেশনা, পরামর্শ, উপদেশ এগুলো প্রদান করে গিয়েছিলেন। এই প্রসঙ্গে আরেকটি হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি, আবু সাহলা তিনি বর্ণনা করছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বললেন যে আমার সাথীকে আমার জন্য ডেকে নিয়ে আসো, আমার কাছে ডেকে নিয়ে আসো। তখন জানতে চাওয়া হলো, সেই সাথীকে আবু বকর? তখন তিনি বললেন, না। তখন বলা হলো, উসমান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। সেই অবস্থায় উসমানকে ডেকে নিয়ে আসা হলো, উসমান আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি এখান থেকে সরে যাও। সুতরাং সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একান্তে নিভৃতে উসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে কথা বলতে চাচ্ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উসমান রাদিয়াল্লাহু আনহু পরস্পর সেখানে নিচু স্বরে কথা বলছিলেন। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলছিলেন সেই কথাগুলো শুনে উসমান রাদিয়াল্লাহু আনহুর চেহারার রং পরিবর্তন হয়ে যাচ্ছিল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বলেছেন এই বিষয়টি শুধুমাত্র তাদের দুইজনের মধ্যেই সীমাবদ্ধ ছিল। এরপরের ঘটনা, যখন কিনা সেই ফিতনার সময়টি আসলো, উসমান রাদিয়াল্লাহু আনহুকে অবরুদ্ধ করা হলো, সেই অবস্থায় লোকেরা তাকে বলছিল, ইয়া আমির আল মুমিনিন, আপনি কি এই লোকেদের বিরুদ্ধে লড়াই করবেন না? উসমান জবাব দিয়ে বলেছিলেন, না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাকে কিছু উপদেশ প্রদান করেছেন এবং আমি সেই উপদেশগুলো সংরক্ষণ করব। এই কথার অর্থ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উসমান রাদিয়াল্লাহু আনহুকে জানিয়ে গিয়েছিলেন যে সেই অবস্থায় তার করণীয় কী হবে, উসমান রাদিয়াল্লাহু আনহু সেটাই পালন করতে যাচ্ছেন এবং ঠিক কী উপদেশ দেওয়া হয়েছিল সেটাকে উসমান রাদিয়াল্লাহু আনহু প্রকাশ করতে আগ্রহী ছিলেন না, কারণ সেই সংলাপ ছিল তার এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একান্ত ব্যক্তিগত সংলাপ। উসমান বলেছেন, আল্লাহ রাসূল আমাকে কিছু উপদেশ দিয়েছেন এবং আমি সেগুলোকে সংরক্ষণ করতে যাচ্ছি, সেগুলোকে পালন করতে যাচ্ছি। সুতরাং এই হাদিসটি আমাদের সামনে সুস্পষ্ট ব্যাখ্যা প্রদান করে যে সেই অবস্থায় কেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু সেই ফিতনাবাজ লোকেদের বিরুদ্ধে কোনো যুদ্ধ বা লড়াই ঘোষণা করলেন না, কেন তিনি সেই অবস্থাতে সম্পূর্ণভাবে নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন। এটা ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে পালন করার কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা নির্দেশ দিয়েছেন তিনি সেটাকেই পালন করেছেন। আজকের পর্বের শুরুতেই আমরা এই হাদিসগুলোকে উল্লেখ করলাম, যেখানে একদিকে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে যে ফিতনাগুলো আসবে সেগুলোর ভবিষ্যৎবাণী ছিল, তিনি খলিফা হবেন সেই বিষয়ের ইঙ্গিত ছিল, এবং সেই অবস্থাতে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি হকের উপরে থাকবেন সেই বিষয়গুলোরও ইঙ্গিত সেই হাদিসগুলোতে ছিল। এবারে আমরা যাচ্ছি আমাদের আলোচনার পরবর্তী অংশে, যেখানে আমরা সেই বিষয়টি আলোচনা করব যখন কিনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবনের একেবারে অন্তিম মুহূর্তে ছিলেন এবং সেখান থেকে পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কিভাবে খলিফা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাকে যখন সেই বিষ মাখানো ছুরি তার মাধ্যমে তাকে মারাত্মকভাবে আহত করা হয়েছিল, তিনি ছিলেন খুবই অসুস্থ অবস্থায়, মারাত্মকভাবে আহত, ছুরিকাহত অবস্থায়। তিনি খুবই শারীরিক যন্ত্রণা, কষ্ট এগুলো ভোগ করছিলেন। কিন্তু এরপরেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই উম্মার প্রতি তার যে দায়িত্ব, সেই দায়িত্ব বোধ সম্পর্কে তিনি উদাসীন হয়ে যাননি। সেরকম একটি কষ্টকর অবস্থাতেও তিনি সুষ্ঠুভাবে এবং সঠিকভাবে যেন পরবর্তী খলিফাকে নির্বাচন করা হয় তার সম্পূর্ণ ব্যবস্থাপনা এটি সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তাদের হাতে বুঝিয়ে দিয়ে গিয়েছেন, ন্যস্ত করেছেন। কিভাবে পরবর্তীতে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে নির্বাচন করা হয়েছিল, আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সরাসরি কাউকে একেবারে নিযুক্ত করে রেখে গিয়েছেন, এভাবে তিনি কাউকে নিয়োগ করে যাননি। আমাদের আগের আলোচনাতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আলোচনায় আমরা উল্লেখ করেছিলাম যে উলামায়ে কেরাম তারা দুইভাবে দুইটি মত উল্লেখ করেছেন। কেউ কেউ বলেছেন আবু বকর সিদ্দিক তিনি খলিফা হবেন এই বিষয়ে প্রত্যক্ষ ইঙ্গিত ছিল, কেউ বলেছেন পরোক্ষ ইঙ্গিত ছিল। এক্ষেত্রে প্রত্যক্ষ বা পরোক্ষ নির্দেশনা নির্বিশেষে আমরা দেখতে পাই সাহাবায়ে কেরাম তারা ঐক্যমতের ভিত্তিতেই, ইজমার মাধ্যমেই আবু বকর সিদ্দিককে খলিফা নির্বাচিত করেছিলেন। কারণ সাহাবায়ে কেরামদের মধ্যে আবু বকর সিদ্দিক তিনি ছিলেন শ্রেষ্ঠ এবং অতুলনীয়। পরবর্তী দৃষ্টান্ত আমরা দেখতে পাই আবু বকর সিদ্দিক তিনি ওমর ইবনে খাত্তাবকে নিযুক্ত করেছিলেন কিভাবে, সরাসরি তাকে খলিফা হিসেবে নিয়োগ করার মাধ্যমে। আবু বকর সিদ্দিক তিনি জীবিত থাকা অবস্থাতেই ওমর ইবনে খাত্তাবকে পরবর্তী খলিফা হিসেবে নিয়োগ প্রদান করেছিলেন। পূর্বের এই যে দুটি পদ্ধতি, এই উভয় পদ্ধতির ভারসাম্য ঘটিয়ে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু আরেকটি পদ্ধতি আমাদের সামনে দৃষ্টান্ত হিসেবে রেখে গিয়েছেন এবং সেটা হচ্ছে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে খলিফা হিসেবে মনোনীত করার পদ্ধতি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি সুরা গঠন করলেন, যেখানে সেই সুরাতে সদস্য ছিলেন ছয়জন উম্মার শ্রেষ্ঠ সাহাবি। জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশজন সাহাবির মধ্যে যারা বাকি ছিলেন তারা সবাই ছিলেন সেই সুরার সদস্য, শুধুমাত্র একমাত্র ব্যতিক্রম ছিলেন সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু। এই প্রসঙ্গে ওলামায়ে কেরাম তারা উল্লেখ করেছেন যে কেন সাঈদ বিন জায়েদকে সেই সুরা সদস্যের মধ্যে রাখা হয়নি। তারা বলেছেন যেহেতু সাঈদ বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যেই গোত্র বনু আদি সেই গোত্রের সদস্য, সেই কারণে সাঈদ বিন জায়েদকে সেখানে সুরা সদস্য হিসেবে রাখা হয়নি। সুতরাং এটিও আরেকটি লক্ষণীয় বিষয় যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এতটুকু সুযোগও কারোর জন্য রেখে যাননি যে পরবর্তীতে কেউ বলবে সাঈদ বিন জায়েদ ওমরের নিজের গোত্রের ছিলেন বলে তাকে সেখানে মনোনয়ন দেওয়া হয়েছিল। সুরাতে অন্তর্ভুক্ত সেই ছয়জন সদস্য তারা কে কে ছিলেন, তারা ছিলেন ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ, জুবাইর ইবনুল আওয়াম, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ছয়জনকে মনোনীত করে গিয়ে ওমর ইবনে খাত্তাব তিনি বিস্তারিত নির্দেশনা প্রদান করে গিয়েছিলেন, তারা কোথায় অবস্থান করবেন, কতটুকু সময়ের মধ্যে খলিফা নির্বাচন করতে হবে এবং কোনো একজন ব্যক্তির উপরে যদি সবাই ঐক্যমত হয়ে যান, একমত হন, এই ক্ষেত্রে যদি কেউ বিরোধিতা করে তাদের উপরে কী ভূমিকা গ্রহণ করা হবে ইত্যাদি সম্পূর্ণ বিস্তারিত নির্দেশনা ওমর ইবনে খাত্তাব তিনি প্রদান করে গিয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব তিনি বলেছিলেন তোমাদের উপরে চতুর্থ দিন যেন না আসে এমন একটি অবস্থায় যখন কিনা তোমাদের উপর কোনো নেতা নেই, অর্থাৎ তিন দিনের মধ্যেই তোমাদেরকে এই বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে হবে। সেই অবস্থায় সালাতের ইমাম হিসেবে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সুহাইব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিযুক্ত করে গিয়েছিলেন এবং আরেকদিকে 50 জনের একটি যোদ্ধা দল মোতায়েন করা ছিল যাদের নেতৃত্বে ছিলেন মিকদাদ আল আসওয়াদ এবং আবু তালহা আনসারি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তাদের ভূমিকা ছিল পরিস্থিতিকে পর্যবেক্ষণ করা এবং যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে সেই ক্ষেত্রে তাদেরকে দমন করা। সুতরাং ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে ব্যবস্থাপনা রেখে গিয়েছিলেন সুরার মাধ্যমে পরবর্তী খলিফাকে নিযুক্ত করা, এটি হচ্ছে একটি মাঝামাঝি পদ্ধতি। একদিকে সরাসরি কাউকে মনোনীত করে নিযুক্ত করা, আরেকদিকে একেবারেই কাউকে মনোনীত না করা, তার উভয়ের মধ্যবর্তী পদ্ধতি হচ্ছে এটা। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার নির্দেশনা এত বিস্তারিত ছিল যদি এমন একটি পরিস্থিতি সৃষ্টি হতো যে ছয়জনের মধ্য থেকে তিনজন কোনো এক ব্যক্তির উপরে একমত হয়েছেন, বাকি তিনজন আরেকজন ব্যক্তির উপরে একমত হয়েছেন, সেই ক্ষেত্রে সিদ্ধান্ত নির্ণয় করার জন্য আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তার পরামর্শ গ্রহণের ওসিয়ত ওমর ইবনে খাত্তাব প্রদান করে গিয়েছিলেন। কারণ আবদুল্লাহ ইবনে ওমর তিনি ছিলেন একজন বিশিষ্ট আলেম, সাহাবি, একজন ফকিহ। শুধু তাই নয়, তিনি এটাও বলে গিয়েছিলেন যে যদি তোমরা আবদুল্লাহ ইবনে ওমরকে কিংবা তার মতামতকে গ্রহণ করতে না চাও সেই ক্ষেত্রে তোমরা আব্দুর রহমান ইবনে আউফ তার মতামত এবং পরামর্শকে গ্রহণ করবে। এই বিষয়ের কিছু আলোচনা আমরা আমাদের বিগত সিরিজের শেষের দিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু শেষ পর্বে আলোচনা করেছিলাম। এখানে আমরা যে অংশে বিস্তারিত আলোচনা করব সেটা হচ্ছে যে কিভাবে ওসমান ইবনে আফফানকে মনোনীত করা হয়েছিল, নির্বাচিত করা হয়েছিল। এই প্রসঙ্গে সহিহ বুখারীতে উল্লেখিত হাদিসে বিস্তারিত বর্ণনা এসেছে, সেখান থেকে আমরা উল্লেখ করছি। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যখন তার দাফন কার্য সম্পন্ন হলো তখন সেই ছয়জন ব্যক্তি তার একত্রিত হলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি প্রথমে একটি চমৎকার পরামর্শ বাকিদের প্রতি প্রদান করলেন। তিনি বললেন, এখান থেকে তোমরা যারা নিজেদের নামকে প্রত্যাহার করতে চাও তারা নিজেদেরকে প্রত্যাহার করে নাও। সেই অবস্থায় জুবায়ের রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন যে আমি আমার বিষয়টি আলীর উপরে অর্পণ করলাম। অর্থাৎ তিনি মতামত প্রদান করলেন যে তিনি নিজে আগ্রহী নন, বরং তিনি আলী রাদিয়াল্লাহু আনহু তাকেই খলিফা হিসেবে দেখতে চান। তালহা ইবনে উবাইদুল্লাহ তিনি বললেন, আমার বিষয়টি আমি ন্যস্ত করলাম উসমানের উপরে। সাদ রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আমার বিষয়টি আমি ন্যস্ত করলাম আব্দুর রহমান ইবনে আউফের উপরে। যদিও বা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তিনি তার বিষয়টি আব্দুর রহমান ইবনে আউফের দিকে ন্যস্ত করেছেন, কিন্তু আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজেই খলিফা পদে নিযুক্ত হতে আগ্রহী ছিলেন না। কাজেই ছয়জনের মধ্য থেকে চারজন ব্যক্তি তারা নিজেদেরকে প্রত্যাহার করে নিয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর রাদিয়াল্লাহু আনহু, তালহা এবং সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম। বাকি থাকলেন দুইজন, ওসমান এবং আলী। সেই অবস্থায় আব্দুর রহমান তাদেরকে বললেন যে আপনাদের দুইজনের মধ্য থেকে কে এই দায়িত্ব থেকে অব্যাহতি পেতে ইচ্ছা করেন, অর্থাৎ দুইজনের মধ্য থেকে কোনো একজন ব্যক্তি যদি নিজেকে প্রত্যাহার করে নেন তাহলে তো এই বিষয়ে মীমাংসা হয়ে যাচ্ছে। আব্দুর রহমান বলছেন যে সেই ক্ষেত্রে আমি দায়িত্ব অপর ব্যক্তির উপরে অর্পণ করব, আল্লাহ এবং ইসলামের হক আদায় করা তার অন্যতম দায়িত্ব হবে। সেই অবস্থায় আলী এবং ওসমান তারা উভয়েই নীরব থাকলেন। আব্দুর রহমান ইবনে আউফ বললেন যে কে অধিকতর যোগ্য সেই প্রসঙ্গে দুইজনেরই চিন্তা করা উচিত, ভেবে দেখা উচিত। সেই দুইজন ব্যক্তির মধ্যে তখন সেই বিষয়টি ছিল। এই অবস্থায় আব্দুর রহমান তিনি বলছেন, আপনারা কি এই দায়িত্ব আমার উপর ন্যস্ত করতে পারেন, অর্থাৎ কাকে নির্বাচিত করা হবে বা মনোনীত করা হবে? আব্দুর রহমান বলছেন, আল্লাহকে সাক্ষী রেখে আমি বলছি, আমি আপনাদের মধ্যে যোগ্যতম ব্যক্তিকে নির্বাচিত করতে বিন্দুমাত্র ত্রুটি করব না। সেই অবস্থায় তারা বললেন হ্যাঁ, অর্থাৎ তারা রাজি হয়েছেন যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি এই বিষয়ের মীমাংসা বা সমাধান করবেন। এরপর হাদিসে আমরা দেখতে পাচ্ছি যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি পৃথকভাবে দুইজন ব্যক্তির সঙ্গে, অর্থাৎ আলী এবং ওসমান, তাদের সঙ্গে কথা বলেছেন। আব্দুর রহমান ইবনে আউফ আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে পৃথকভাবে কথা বললেন, তার হাত ধরে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আপনার যে ঘনিষ্ঠ আত্মীয়তা এবং ইসলাম গ্রহণের ক্ষেত্রে আপনার যে অগ্রগামিতা রয়েছে সেই বিষয়ে আপনিও ভালোভাবে জানেন। আল্লাহর ওয়াস্তে এটা আপনার জন্য জরুরি হবে যে যদি আমি আপনাকে মনোনীত করি খলিফা হিসেবে তাহলে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করবেন, আর যদি ওসমানকে মনোনীত করি সেই ক্ষেত্রে আপনি তার কথা শুনবেন এবং তার প্রতি অনুগত থাকবেন। এরপর আব্দুর রহমান ইবনে আউফ একই রকম কথা ওসমান রাদিয়াল্লাহু আনহুর সঙ্গেও একান্তে বললেন, অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তার যোগ্যতা মর্যাদা সম্পর্কে স্মরণ করিয়ে দিলেন এবং একই সঙ্গে এটাও জানিয়ে দিলেন যে যদি তার পরিবর্তে আলীকে মনোনীত করা হয় তাহলে তিনি আলীর প্রতি অনুগত থাকবেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি 3 দিনের সময় নির্ধারণ করে গিয়েছিলেন যে 3 দিনের মধ্যেই তোমাদেরকে এই বিষয়ের মীমাংসা করতে হবে, সিদ্ধান্তে পৌঁছাতে হবে। প্রথম দিনের শুরুতেই এই পরামর্শ গ্রহণ করা হয়েছিল এবং সেই ক্ষেত্রে বিষয়টি শুধুমাত্র আলী এবং ওসমান তাদের দুইজনের মধ্যে এসে আটকে ছিল। বাকি যেই কাজ সেটা কিভাবে আব্দুর রহমান ইবনে আউফ সম্পন্ন করেছিলেন, শেষ করেছিলেন, সেই 3 দিন সময়ের মধ্যে আমরা দেখতে পাই আব্দুর রহমান ইবনে আউফ তিনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন, কারণ এত বড় একটি দায়িত্ব মুসলিমদের নেতা নির্বাচন করা সেই বিষয়টি তখন তার ঘাড়ে ছিল। সেটাকে সঠিকভাবে সমাধান করার জন্য যে ব্যস্ততা, যে পেরেশানি, যে উৎকণ্ঠা, সেগুলোর কারণে তিনি বিশ্রাম নিতে পারছিলেন না এবং ঘুমাতেও পারছিলেন না। বাকি ঘটনার যে বর্ণনা সেটা আমরা দেখতে পাই বুখারিতে আরেকটি হাদিসে উল্লেখ করা হয়েছে। 3 দিনের নির্ধারিত সময়ের শেষ সময়, অর্থাৎ 3য় দিনের যে রাতের বেলা, সেই সময়কার ঘটনা। আব্দুর রহমান ইবনে আউফ তিনি তার ভাগ্নে, অর্থাৎ তার বোনের ছেলে মিসওয়ার ইবনে মাখরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাড়িতে এসে উপস্থিত হলেন, তার দরজায় গিয়ে কড়া নাড়ছিলেন। মিসওয়ার তিনি নিজেই এই ঘটনা বর্ণনা করে বলছেন যে অবশেষে সেই রাত আসলো যেই রাতের শেষে, অর্থাৎ পরের দিন ভোরে, আমরা ওসমানের হাতে বায়াত গ্রহণ করেছিলাম। মিসওয়ার তিনি বলছেন যে রাতের একটি অংশ অতিক্রান্ত হয়ে গেল, এরপর আব্দুর রহমান আমার কাছে আসলেন এবং দরজায় খটখটালেন বা শব্দ করছিলেন, ফলে আমি জাগ্রত হয়ে উঠলাম। আব্দুর রহমান বললেন যে তোমাকে তো দেখছি তুমি ঘুমাচ্ছ। তিনি নিজের সম্পর্কে বললেন, আল্লাহর কসম, আমি নিজে এই 3 রাতের মধ্যে খুব একটা ঘুমাতে পারিনি, তুমি যাও জুবায়ের এবং সাদকে ডেকে নিয়ে আসো। এরপর মিসওয়ার বলছেন যে আমি তাদের উভয়কে ডেকে নিয়ে আসলাম। আব্দুর রহমান তাদের উভয়ের সঙ্গে পরামর্শ করলেন। এরপর তিনি আবার আমাকে পাঠালেন এবং বললেন, আলীকে আমার কাছে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো এবং সেই ক্ষেত্রে আব্দুর রহমান আলীর সঙ্গে একান্তে অর্ধেক রাত পর্যন্ত পরামর্শ করলেন। এরপর সেই পরামর্শ শেষ হলো, আলী সেখান থেকে উঠে গেলেন। হাদিসের বর্ণনাকারী বলছেন যে সেই পরামর্শ এমন একটা অবস্থায় শেষ হলো যে আলী তিনি আশাবাদী ছিলেন, অর্থাৎ তখনও বিষয়টির চূড়ান্ত মীমাংসা হয়নি, যেহেতু এই বিষয়টি তখনও পর্যন্ত দুইজনের মধ্যে সীমাবদ্ধ ছিল। হয়তো আলী কিংবা ওসমান, তাদের মধ্যে যে কোনো একজন মনোনীত হবেন খলিফা হিসেবে। আলী তখন আশাবাদী ছিলেন। আব্দুর রহমান তিনি আলীর কাছ থেকে কিছুটা আশঙ্কাও করছিলেন, অর্থাৎ যদি বিষয়টি এরকম হয় যে ওসমানকে মনোনয়ন প্রদান করা হলো, খলিফা হিসেবে নিযুক্ত করা হলো, সেই ক্ষেত্রে আলী তিনি কী ভূমিকা গ্রহণ করেন। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে কোনো একজন ব্যক্তির উপরে একমত হয়ে যাওয়ার পর তাকে খলিফা হিসেবে নিযুক্ত করা হয়ে গেলে সেই ক্ষেত্রে আর তাকে বিরোধিতা করার কোনো অবকাশ থাকে না। আব্দুর রহমান ইবনে আওফ তিনি খুবই ব্যস্ত সময় কাটাচ্ছিলেন। তিনি পৃথকভাবে আলী এবং ওসমান উভয়ের সঙ্গে কথা বললেন। আব্দুর রহমান এভাবে বলেছেন যে যদি আমি তোমাকে মনোনীত না করি, আলীকে বলেছেন যে যদি আমি ওসমানকে মনোনীত করি, আমি আশা করি তুমি তাকে মেনে নেবে। একইভাবে ওসমানকে বলেছেন যদি আলীকে মনোনীত করা হয় তাহলে আশা করি যে আপনি তাকে মেনে নেবেন। এই মধ্যবর্তী সময়ে আব্দুর রহমান ইবনে আওফ তিনি অন্যান্য সাহাবায়ে কেরাম তাদের সঙ্গেও পরামর্শ করেছেন, যারা কিনা সেই ছয়জনের অন্তর্ভুক্ত ছিলেন না। অর্থাৎ প্রাথমিকভাবে বিষয়টি আলী এবং ওসমান উভয়ের মধ্যে এসে আটকে থাকার পর আব্দুর রহমান ইবনে আউফ তিনি অন্যান্য সাহাবি যারা কিনা মদিনায় ছিলেন তাদের মতামত সম্পর্কেও জানতে চেয়েছেন। সাধারণভাবে অন্যান্য যারা সেনা প্রধান ছিলেন, বিভিন্ন বাহিনীর আমির ছিলেন, তাদের মতামত গ্রহণ করেছেন। এমনকি একেবারে সাধারণ যারা নারী, শিশু কিংবা দাস দাসী পর্যন্ত, তাদের কাছ থেকেও মতামত তিনি গ্রহণ করেছেন যে তাদের মনোভাব কী ছিল, তারা কাকে যাচ্ছেন, আলী নাকি ওসমানকে। এই অবস্থায় অধিকাংশ ব্যক্তি ওসমান রাদিয়াল্লাহুর ব্যাপারে মতামত প্রদান করেছেন এবং অনেকে আলী রাদিয়াল্লাহু তার ব্যাপারেও মতামত প্রদান করেছেন। এবং এই প্রসঙ্গে যে বাকি ঘটনা সেটা বুখারীর হাদিসেই, চলমান হাদিসেই এসেছে। মিসওয়ার রাদিয়াল্লাহু তিনি বলছেন যে এরপর বলা হলো ওসমানকে আমার কাছে ডেকে নিয়ে আসো। অর্থাৎ সেই দিন, সেই তৃতীয় দিনের শেষ রাত, সেই অবস্থায় ওসমান রাদিয়াল্লাহুকে ডেকে নিয়ে আসা হলো। আব্দুর রহমান তার সঙ্গে একান্তে চুপি চুপি আলাপ করলেন দীর্ঘ সময় পর্যন্ত, অর্থাৎ একেবারে ফজরের আজান হয়ে যাচ্ছে সেই সময় পর্যন্ত তারা আলোচনারত অবস্থায় ছিলেন, অর্থাৎ মুয়াজ্জিনের আজান তাদেরকে পৃথক করলো। সেই অবস্থায় লোকেদেরকে ফজরের সালাত পড়িয়ে দেওয়া হলো এবং সেই দলটি, অর্থাৎ ছয়জন যারা সূরা সদস্য ছিলেন, তারা মেম্বরের কাছে একত্রিত হলেন এবং এরপর মুহাজির এবং আনসার সাহাবায়ে কেরাম তারা এসে উপস্থিত হলেন, যারা সেনাবাহিনীর প্রধান ছিলেন তারা এসে উপস্থিত হলেন। অর্থাৎ যত বিশিষ্ট ব্যক্তিরা মদিনাতে ছিলেন তারা সবাই সেই মসজিদে এসে উপস্থিত হলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহুর সঙ্গে যারা গতবার হজে অংশগ্রহণ করেছিলেন তারাও সেখানে উপস্থিত হয়েছিলেন। কারণ খুব স্বাভাবিক যে তিন দিন সেই নির্ধারিত সময় শেষ হয়ে এসেছে এবং খলিফা কে সেটা ঘোষণা করা হবে সেই দায়িত্ব ন্যস্ত করা ছিল আব্দুর রহমান ইবনে আউফের উপরে। কাজেই এটি ছিল একটি বিশেষ আয়োজন, বিশেষ ঘটনা। সকল লোকেরা এসে যখন উপস্থিত হলো সেই অবস্থায় আব্দুর রহমান ইবনে আউফ তিনি ভাষণ প্রদান করলেন, খুতবা প্রদান করলেন। শুরুতে তিনি কালেমা স্বাক্ষর প্রদান করলেন এবং এরপর তিনি বললেন, আম্মা বাদ ইয়া আলী ইন্নি কাদ নাজারতু ফি আমরিন নাস ফালাম আরাহুম ইয়াদিলুনা বি উসমান ফালা তাজআলান্না আলা নাফসিকা সাবিলা। তিনি বললেন, হে আলী, আমি মানুষের মনোভাব পরীক্ষা করেছি এবং তারা উসমানের সমকক্ষ কাউকে মনে করছে না, কাজেই হে আলী, তুমি তোমার জন্য অন্য কোনো পথ অবলম্বন করো না। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু যেন এই বিষয়ে রাজি হয়ে যান এবং ভিন্ন কোনো মত পোষণ না করেন সেই ব্যাপারে আব্দুর রহমান তাকে বললেন। আব্দুর রহমান তিনি ওসমান রাদিয়াল্লাহুর হাতে তখন বায়াত প্রদান করলেন এবং বললেন, আমি মহান আল্লাহর নির্দেশ, রাসূলের নির্দেশিত পন্থা এবং তার পরবর্তী দুইজন খলিফা তাদের আদর্শ অনুসারে আপনার কাছে আনুগত্যের শপথ প্রদান করছি, বায়াত প্রদান করছি। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তিনি বায়াত প্রদান করলেন এবং এরপর অন্যান্য যারা উপস্থিত ছিলেন, মুহাজির, আনসার, সেনাবাহিনীর যারা প্রধান ছিলেন এবং সাধারণ মুসলিমরাও সেখানে বায়াত প্রদান করলেন। আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তার সম্পর্কে ওমর ইবনে খাত্তাব তিনি মন্তব্য করে গিয়েছিলেন যখন কিনা তাকে সূরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ওমর ইবনে খাত্তাব তিনি বলে গিয়েছিলেন, যদি তোমরা আবদুল্লাহ ইবনে ওমরকে কিংবা তার সিদ্ধান্তকে গ্রহণ করতে না চাও, সেই ক্ষেত্রে তোমরা দেখবে আব্দুর রহমান ইবনে আউফ কী সিদ্ধান্ত প্রদান করছেন। এবং তিনি বলছিলেন যে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কতই না চমৎকার এবং বিজ্ঞ পরিণত একজন ব্যক্তি, তিনি আল্লাহর মাধ্যমে সুরক্ষিত এবং পথ নির্দেশনা প্রাপ্ত, কাজেই তোমরা তার কথা শুনবে, তার মতামতকে গ্রহণ করবে। ইমাম আজ-জাহাবী রাহিমাহুল্লাহ তিনি আব্দুর রহমান ইবনে আউফের এই চমৎকার ভূমিকা এবং এই বিষয়টিকে সঠিকভাবে নিষ্পত্তি করা সম্পর্কে মন্তব্য করে বলেছেন, আব্দুর রহমান ইবনে আউফের শ্রেষ্ঠ কাজগুলোর মধ্যে একটি কাজ ছিল এটা, যখন তিনি নিজেকে শূরার মধ্য থেকে প্রত্যাহার করে নিয়েছিলেন এবং তিনি এই ভূমিকা গ্রহণ করেছিলেন যে তিনি নির্বাচিত করবেন খলিফাকে, যারা সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তি তাদের পরামর্শ অনুসারে। এবং তিনি চমৎকারভাবে এই দায়িত্ব সম্পন্ন করেছেন এই উম্মাকে উসমান রাদিয়াল্লাহু আনহুর উপরে একমত করার মাধ্যমে। ইমাম আজ-জাহাবী তিনি বলছেন যে যদি আব্দুর রহমান ইবনে আউফ তিনি তার দায়িত্ব সঠিকভাবে পালন না করতেন কিংবা পক্ষপাতিত্ব করতেন, সেই ক্ষেত্রে চাইলে তিনি নিজেকে নিযুক্ত করতে পারতেন, অথবা শুরার সদস্যদের মধ্য থেকে যিনি তার আত্মীয়তার ক্ষেত্রে তার নিকটতম ছিলেন তার কাজিন বা সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তাকেও মনোনীত করতে পারতেন যদি তিনি পক্ষপাতিত্ব করতেন। সুতরাং আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার এই ভূমিকা সেখানে কোনো ধরনের অন্যায় কিংবা পক্ষপাতিত্ব ছিল না। এই প্রসঙ্গে আরও বিস্তারিত ব্যাখ্যা আমরা দেখতে পাই ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তার মন্তব্যের মধ্যে। ইমাম ইবনে তাইমিয়া রহিমাউল্লাহ তিনি বলছেন, তিনি এই বিষয়ে উল্লেখ করেছেন যে যাকে মনোনীত করা হয়েছিল অর্থাৎ ওসমান রাদিয়াল্লাহু আনহু এবং যিনি এই বিষয়টি সম্পন্ন করেছেন আব্দুর রহমান ইবনে আউফ, তাদের মধ্যে নিকট আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না। তিনি বলছেন আব্দুর রহমান ইবনে আউফ তিনি ওসমান রাদিয়াল্লাহু আনহুর কোনো ভাই ছিলেন না কিংবা চাচাতো ভাই বা কাজিন, এরকম কোনো সম্পর্ক ছিল না। বরং ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যেই গোত্রের, আব্দুর রহমান সেই গোত্রেরও ছিলেন না। আব্দুর রহমান ছিলেন বনু জুহরা গোত্রের এবং ওসমান তিনি ছিলেন বনু উমাইয়া, এবং বনু জুহরা এই গোত্রটি বনু উমাইয়ার থেকে সম্পর্কের দিকে বনু হাশিমের নিকটবর্তী। সুতরাং এই হচ্ছে সেই ঘটনা যেখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে কীভাবে নির্বাচিত করা হয়েছিল তার ঘটনাগুলো আমরা জানলাম। এবারে সেই ঘটনার বেশ কিছু লক্ষণীয় বিষয় এবং শিক্ষার দিকে আমরা যাচ্ছি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি যে চমৎকার ভূমিকা পালন করেছেন সেখানে আমাদের জন্য অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এক নম্বর লক্ষণীয় এবং শিক্ষণীয় বিষয় হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তার নিঃস্বার্থ কল্যাণ কামনা করা সেই মানসিকতার দিকটি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আরেকটি ঘটনা আমরা স্মরণ করতে পারি। আব্দুর রহমান তিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবির মধ্যে একজন। সেই ঘটনা যখন কিনা আব্দুর রহমান ইবনে আউফ তিনি হিজরত করে মদিনাতে এসেছিলেন, সেখানে আনসার সাহাবি সাদ ইবনে রাবি রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন তার দিনী ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেই ক্ষেত্রে প্রত্যেক আনসার এবং একজন মুহাজিরকে ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিয়েছিলেন। সেই ক্ষেত্রে সাদ ইবনে রাবি তিনি তার এই মুহাজির ভাই আব্দুর রহমানের প্রতি উল্লেখ করে বলেছিলেন যে আমার সব কিছুই আমি অর্ধেক করে আপনার সঙ্গে ভাগাভাগি করে নিচ্ছি, প্রয়োজনে আমার কোনো একজন স্ত্রীকে আমি তালাক প্রদান করে দিচ্ছি, এরপর আপনি তাকেও বিয়ে করে নিতে পারেন। সেই ক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফ তিনি কি বলেছিলেন? আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলেছিলেন যে এর কোনো কিছুই আমার প্রয়োজন নেই, বরং আমাকে দেখিয়ে দিন মদিনার বাজার কোথায় সেটা। তিনি এই উপকারগুলো কিছুই গ্রহণ করতে চাচ্ছিলেন না, বরং তিনি বলছিলেন মদিনার বাজার কোথায় সেটা আমাকে দেখিয়ে দিন, কারণ আব্দুর রহমান ইবনে আউফ তিনি নিজেই একজন দক্ষ ব্যবসায়ী ছিলেন, অর্থাৎ তিনি নিজেই নিজের প্রয়োজনগুলো পূরণ করতে পারবেন। এই হচ্ছে আব্দুর রহমান ইবনে আউফের ব্যক্তিত্বের একটি দিক। তিনি ছিলেন অন্যের প্রতি, মুসলিমদের প্রতি, উম্মার প্রতি নিঃস্বার্থ কল্যাণ কামনাকারী একজন ব্যক্তি। শুরুতেই শূরা সদস্যদের মধ্য থেকে তিনি চমৎকার একটি প্রস্তাব দেওয়ার মাধ্যমে এবং নিজের বিষয়টি উপস্থাপন করার মাধ্যমে জানিয়ে দিলেন যে তিনি নিজে এই বিষয়ে আগ্রহী নন, নিজের দাবি তিনি প্রত্যাহার করে নিয়েছেন এবং চমৎকার প্রস্তাবনা পেশ করেছেন যে আপনাদের মধ্য থেকে কে কে স্বেচ্ছায় দাবি প্রত্যাহার করে নিতে চান। সেই ক্ষেত্রে খুবই সহজ এই বিষয়টি অনেকটাই নিষ্পত্তির দিকে এগিয়ে যায়। শুধুমাত্র 2 জন ব্যক্তি, আলী এবং ওসমান, তারা নীরব ছিলেন, তাদের উপর বিষয়টি আটকে ছিল। সেই ক্ষেত্রে আব্দুর রহমান ইবনে আউফ প্রত্যেককেই নিজ নিজ মতামত এবং ভাবনা পেশ করার সুযোগ দিয়েছেন, কোথাও কোনো ধরনের অস্পষ্টতা বা সন্দেহের অবকাশ তিনি রাখেননি। এমনকি পৃথকভাবে কথা বলে ওসমানের প্রতি আলী কী মনোভাব পেশ করছেন, আলীর প্রতি ওসমান কী মনোভাব পেশ করছেন সেগুলো জেনে নিয়েছেন এবং এটাও প্রশ্ন করেছেন যে যদি আপনাকে আমি মনোনীত না করি তাহলে আপনি কাকে পছন্দ করবেন। সেই ক্ষেত্রে আলী এবং ওসমান পরস্পর বিপরীত জনের প্রতি মতামত পেশ করেছেন। কাজেই শুরার মাধ্যমে বিষয়টি যখন আলী এবং ওসমান উভয়ের মধ্যে এসে নিষ্পত্তির অপেক্ষায় ছিল, সেই রূপরেখা এবং সেই মতামতের মধ্যে থেকেই পরবর্তীতে আব্দুর রহমান ইবনে আউফ এই উম্মার অন্যান্য যারা বিশিষ্ট ব্যক্তি ছিলেন, বাকি সাহাবি, আনসার, মুহাজিরিন তাদের মতামত গ্রহণ করেছেন। এভাবে যখন দেখলেন যে লোকেরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সমকক্ষ অন্য কাউকে মনে করছে না, সেই কারণে তিনি নিজেও শূরা সদস্য হিসেবে চূড়ান্তভাবে ওসমানের প্রতি বাইয়াত দেওয়ার মাধ্যমে এই বিষয়টির সঠিক নিষ্পত্তি প্রদান করেছেন। 2 নম্বর বিষয়, শূরা কমিটি, সেটার গুরুত্ব। শূরা কমিটি বা শূরা কাউন্সিল, এটি হচ্ছে মুসলিম উম্মার সর্বোচ্চ রাজনৈতিক কমিটি। তারাই হচ্ছেন সেই সমস্ত সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব যারা এই উম্মাকে দিক নির্দেশনা প্রদান করবেন এবং সেই সিদ্ধান্ত কিংবা মতামত তারা নিজেদের মস্তিষ্ক থেকে, নিজেদের ইচ্ছা অনিচ্ছা এভাবে প্রদান করেন না, বরং সেই সিদ্ধান্ত তারা প্রদান করেন কোরআন এবং সুন্না হতে। সেই শূরা কমিটির সদস্য যারা ছিলেন তারা প্রত্যেকেই ছিলেন জান্নাতে সুষমাপ্রাপ্ত 10 জন সাহাবির অন্তর্ভুক্ত সাহাবি। কাজেই যোগ্যতার দিক থেকে অন্য যে কারো থেকে তারা এগিয়ে ছিলেন, ফলে তাদের যোগ্যতা কিংবা মতামত কিংবা সিদ্ধান্ত নিয়ে অন্য কেউই কোনো প্রশ্ন উত্থাপন করেননি, বরং তাদের মতামতের উপর পুরো উম্মাহ একমত হয়েছেন। 3 নম্বর বিষয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর এই যে নির্ধারণ করা পদ্ধতি, তিনি এই পদ্ধতি কোথায় পেলেন বা এই বিষয়টি কি কোনো নব উদ্ভাবিত বিষয় এমন ছিল কি না, কিংবা ওমর ইবনে খাত্তাবকে এই ক্ষমতা কে প্রদান করলো। বর্তমান সময়ে অনেক সময় আমরা দেখতে পাই যে তথাকথিত আধুনিকতাবাদী কিংবা প্রাচ্যবিদ ওরিয়েন্টালিস্ট তাদের রচনা, তাদের মতামত, তাদের বইগুলোর প্রভাবে অনেক বিভ্রান্ত ব্যক্তিরা এরকম প্রশ্ন উপস্থাপন করে থাকেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হচ্ছে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নির্ধারিত এই পদ্ধতি অর্থাৎ শুরা সদস্যদের পরামর্শের মাধ্যমে পরবর্তী খলিফাকে নির্ধারণ করা, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত সাহাবা একরাম এই পদ্ধতির উপর একমত হয়েছেন, কোনো সাহাবি এই পদ্ধতির বিরোধিতা করেননি। ফলে এই বিষয়টি ইজমার মাধ্যমে প্রতিষ্ঠিত এবং শরিয়ার একটি দলিল হিসাবে নির্ধারিত। কাজেই এই বিষয়টি কোনো নব উদ্ভাবিত বিষয় বা বিদআত এমন নয়, বরং এটি ছিল একটি বিশুদ্ধ ইসলামী পদ্ধতি। যে কারণে আমরা দেখতে পাই ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রের কিতাবে যে 4 ধরনের পদ্ধতি দেখা যায় যে কীভাবে একজন ব্যক্তিকে খলিফা হিসেবে নিয়োগ করা যেতে পারে, সেই 4টি পদ্ধতির একটি পদ্ধতি হচ্ছে এই পদ্ধতি। বাকি পদ্ধতিগুলো কী কী? এর মধ্যে একটি হচ্ছে যে একজন খলিফা তিনি সরাসরি পরবর্তী খলিফাকে নিয়োগ করে যেতে পারেন, যেমন আবু বকর সিদ্দিক ওমরকে নিযুক্ত করেছিলেন। আরেকটি পদ্ধতি হচ্ছে আহলুল হাল্লি ওয়াল আকদ, তাদের সিদ্ধান্ত, যেভাবে আবু বকর সিদ্দিক তিনি সাহাবিদের পরামর্শের মাধ্যমে নির্বাচিত হয়েছিলেন। এবং তৃতীয় পদ্ধতি শুরার পদ্ধতি, যেভাবে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নির্বাচিত হয়েছেন। এবং চতুর্থ পদ্ধতি হচ্ছে তাগাল্লুব পদ্ধতি, যেখানে যদি শক্তির মাধ্যমে কোনো একজন ব্যক্তি বিজয়ী হয়ে যান এবং নেতৃত্বের আসনে চলে আসেন এবং পরবর্তীতে যদি তিনি কোরআন এবং সুন্নার মাধ্যমেই মুসলিমদের বিষয়গুলো পরিচালনা করতে থাকেন, সেই ক্ষেত্রে তাকেও মেনে নেওয়া যায়, এরকম একটি অবকাশ রয়েছে। এই হচ্ছে 4টি পদ্ধতি। আমাদের এই আলোচনায় আমরা শুধুমাত্র 4টি পদ্ধতির ধরন উল্লেখ করে ক্ষান্ত হচ্ছি। বিস্তারিত জানতে যারা আগ্রহী তারা ফিকহের কিতাবাদি দেখে নিতে পারেন। চতুর্থ শিক্ষণীয় বিষয় হচ্ছে যোগ্যতার দিকে কোনো একজন ব্যক্তি যদি অন্য ব্যক্তির থেকে কিছুটা পিছিয়েও থাকেন, এর পরেও তাকে খলিফা হিসেবে মনোনীত করা যায়। উল্লেখ্য যে এই বিষয়টি সন্দেহের কোনো অবকাশ রাখে না যে সাহাবা একরাম তারা ওসমানকেই যোগ্যতর হিসেবে মনোনীত করেছিলেন, বরং এখানে যেটা বলা হচ্ছে অর্থাৎ যোগ্যতায় কেউ কিছুটা কম থাকলেও তাকে খলিফা হিসেবে মনোনীত করা যায়, এর অর্থ হচ্ছে যে সব দিকেই শ্রেষ্ঠতম ব্যক্তিকেই নির্বাচিত করতে হবে এটা জরুরি নয়। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যে 6 জন ব্যক্তিকে শুরা সদস্য হিসেবে নিযুক্ত করে গিয়েছিলেন তারা প্রত্যেকেই খলিফা হিসেবে নির্বাচিত হওয়ার যোগ্যতা রাখতেন। এবং এটা তো একেবারে স্বাভাবিক একটি বিষয় যে যখনই আমরা কোনো একজন ব্যক্তির সঙ্গে আরেকজন ব্যক্তির তুলনা করব, সেই ক্ষেত্রে মানদণ্ডের ভিত্তিতে একজন ব্যক্তি অন্যজনের থেকে এগিয়ে থাকবেন। সুতরাং যে বিষয়গুলোর ভিত্তিতে একজন ব্যক্তিকে আমির, গভর্নর বা সর্বোচ্চ নেতা খলিফা হিসেবে নির্বাচিত করা যায়, সেই বিষয়গুলো যদি ঠিক থাকে তাহলে সেটাই হচ্ছে সেই ব্যক্তির নির্বাচিত হওয়ার যোগ্যতা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে দিনদারিতা এবং ইলমের ভিত্তিতে শামে আবু দারদা কিংবা কুফাতে ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু তারা এগিয়ে থাকলেও শরিয়ার ভিত্তিতে মানুষকে পরিচালনা করার যে যোগ্যতা, সেই দিকে এগিয়ে থাকার কারণে তুলনামূলকভাবে ব্যক্তিগত দিনদারিতায় কিছুটা পিছিয়ে থাকলেও ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওয়ালি বা গভর্নর হিসেবে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুকে কিংবা কুফাতে মুগিরা ইবনে শুবাকে অথবা মিশরে আমর ইবনে আস তাদেরকে নিযুক্ত করেছেন। সুতরাং এই কথাগুলোর অর্থ হচ্ছে যে যে বিষয়গুলোর ভিত্তিতে একজন ব্যক্তিকে আমির, গভর্নর বা সর্বোচ্চ নেতা কিংবা খলিফা নির্বাচিত করা যায়, সেই মানদণ্ডে যদি তারা উত্তীর্ণ হন, সেই ক্ষেত্রে উত্তীর্ণ ব্যক্তিদের মধ্য থেকে প্রত্যেকেই খলিফা হিসেবে মনোনীত হওয়ার যোগ্যতা রাখেন। এবং যদি কোনো একজন ব্যক্তির উপর উম্মাহ একমত হয়ে যায়, সেই ক্ষেত্রে আর বাকিদের সুযোগ থাকে না তার বিরোধিতা করার। এবারে আমরা আমাদের আলোচনার পরবর্তী অংশে যাচ্ছি, যেখানে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহুর মর্যাদা প্রসঙ্গে কিছু হাদিস এবং শেষের দিকে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার ব্যক্তিত্বের কিছু দিক আমাদের সামনে আমরা উপস্থাপন করার চেষ্টা করব, যার মাধ্যমে তার সম্পর্কে আমরা একটি ছবি নিজেদের কল্পনায় আমরা গেঁথে নিতে পারি। আজকের পর্বে শুরুতে উল্লেখিত হাদিসগুলো, সেখানেও ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিভিন্ন মর্যাদার বিষয়গুলো উঠে এসেছিল। এর বাইরেও তার মর্যাদা সম্পর্কে আরও অনেক বর্ণনা রয়েছে, তার কিছু আমরা উল্লেখ করতে যাচ্ছি। আমাদের এই আলোচনার প্রথম পর্বে অর্থাৎ গত পর্বে আমরা উল্লেখ করেছিলাম ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার থেকে উল্লেখিত বুখারির সেই হাদিসটি, যেখানে তিনি বলেছেন যে সাহাবিদের মধ্যে যাকে তারা অতুলনীয় মনে করতেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, এরপর শ্রেষ্ঠ মনে করতেন ওমরকে এবং এরপর হচ্ছেন ওসমান। সুতরাং ওসমান ইবনে আফফান তিনি ছিলেন এই উম্মার তৃতীয় শ্রেষ্ঠ ব্যক্তি। আবদুল্লাহ ইবনে ওমর তিনি বলেছেন যে বাকি সাহাবিদের মধ্যে আমরা কাউকে কারো থেকে শ্রেষ্ঠ এমন মনে করতাম না, অর্থাৎ বাকিদেরকে তারা সবাই একই পর্যায়ে দেখতেন। আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত সেই হাদিসটি, সেই ঘটনা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মদিনার একটি বাগানে একটি কুয়োর ধারে বিশ্রামরত অবস্থায় ছিলেন, কুয়োর একটি প্রান্তে তিনি পা ঝুলিয়ে বসেছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। সেই অবস্থায় আবু মুসা আল আশআরি তিনি ভাবলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আজকে এখানে বসে বিশ্রাম নিচ্ছেন, সুতরাং আমি তার দারোয়ান হিসেবে কাজ করব, অর্থাৎ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের মতো সময় কাটাতে পারেন এবং কেউ যেন এসে তাকে বিরক্ত না করে। আবু মুসা সেই বাগানের দরজায় সেই পাহারা প্রদান করার কাজে বসেছিলেন। এরকম সময় একজন ব্যক্তি এসে কড়া নাড়ল এবং প্রবেশের অনুমতি চাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আবু মুসা আল আশআরি বিষয়টি জেনে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এসেছে তার জন্য দরজা খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ প্রদান করো। আবু মুসা দরজা খুললেন, দরজা খুলে দেখলেন যিনি এসেছেন তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। আবু মুসা বলছেন যে আমি তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সুসংবাদ দিয়েছেন সেটা জানিয়ে দিলাম। তিনি আল্লাহর প্রশংসা করলেন। এভাবে আরেকজন ব্যক্তি আসলেন, একই কাজের পুনরাবৃত্তি করা হলো। আবু মুসা আল আশআরি দরজা খুললেন, দেখলেন ওমর ইবনে খাত্তাব এসেছেন, তাকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু মুসা সেটা জানিয়ে দিলেন এবং ওমর আল্লাহর প্রশংসা করলেন। এভাবে তৃতীয় ব্যক্তি আসলেন, আবারও আবু মুসা আল আশআরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আল্লাহ রাসূল বললেন তার জন্যও দরজা খুলে দাও, তাকেও জান্নাতের সুসংবাদ প্রদান করো এবং এটাও বলো যে তার উপর একটি বিপর্যয় আসবে। আবু মুসা দরজা খুললেন এবং দেখলেন যিনি এসেছেন তিনি হচ্ছেন ওসমান, তাকে তিনি সেই সুসংবাদ প্রদান করলেন যা কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদান করেছেন, অর্থাৎ জান্নাতের সুসংবাদ প্রদান করলেন। ওসমান তখন আল্লাহর প্রশংসা করলেন এবং তিনি আরও বললেন যে আল্লাহর কাছেই আমি সাহায্য প্রার্থনা করি, অর্থাৎ যখন ওসমানকে জানিয়ে দেওয়া হলো যে আপনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত কিন্তু আপনার উপর একটি বিপর্যয় আসবে, সেক্ষেত্রে ওসমান বলেছেন যে আল্লাহর কাছে আমি সাহায্য চাই। সুতরাং এই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি তার জীবদ্দশাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে জান্নাতের সুসংবাদ পেয়েছেন, যেটা আমাদেরকে ওসমান ইবনে আফফানের মর্যাদা স্পষ্টভাবে তুলে ধরে। আরেকটি প্রসিদ্ধ ঘটনা বুখারিতে উল্লেখিত সেই হাদিসটি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উহুদ পাহাড়ের উপরে উঠেছিলেন তার সঙ্গে ছিলেন আবু বকর সিদ্দিক, ওমর এবং ওসমান। হঠাৎ পাহাড়ে একটি ভূমিকম্প সৃষ্টি হয়ে যায়, সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পাহাড়ে পা দিয়ে আঘাত করেন এবং বললেন হে উহুদ তুমি থেমে যাও, কারণ তোমার উপরে আছেন একজন নবী, একজন সিদ্দিক এবং আল্লাহর রাস্তায় দুইজন শহীদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ফালাইসা আলাইকা ইল্লা নাবিয়ুন ওয়া সিদ্দিক ওয়া শাহীদাইন। সুতরাং সেই হাদিস থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়টি তো একেবারে স্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি হচ্ছেন সেই নবী, আবু বকর সিদ্দিক তিনি সত্যবাদী সিদ্দিক এবং বাকি যে দুইজন তারা দুইজন শাহাদত বরণ করবেন, সেটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে বলেছেন যে তোমার উপরে আছে দুইজন শহীদ। ওসমান রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা, শ্রেষ্ঠত্ব এবং দীনের খেদমতে তার যে ভূমিকা, বিভিন্ন খেদমতে তার একক শ্রেষ্ঠত্বের কিছু বর্ণনা, এগুলো সামনের আলোচনাতে ধারাবাহিকভাবে বিভিন্ন ঘটনার সঙ্গেই ইনশাআল্লাহ উল্লেখ করা হবে, যেমন তাবুকের ঘটনা কিংবা বাইয়াতুর রিদওয়ান, সেই ঘটনাগুলো। এবারে আমরা আমাদের আলোচনার শেষের অংশ, ওসমান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক বৈশিষ্ট্য, তিনি দেখতে কেমন ছিলেন, সেই বিষয়গুলোর দিকে যাচ্ছি। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ব্যক্তি ছিলেন? কোনো একজন মানুষ তিনি কেমন তার সম্পর্কে জানতে হলে অনেক ক্ষেত্রে তার একেবারে শৈশব থেকে শুরু করতে হয়, তার জন্ম, পরিবার, বেড়ে ওঠা কিংবা পরবর্তীতে বিভিন্ন ঘটনাগুলো, এই ঘটনাগুলোর মাধ্যমে আমরা একজন ব্যক্তি সম্পর্কে বিস্তারিত জানতে পারি। আগামী পর্বে আমরা সেভাবে শুরু করব, জন্ম, বংশ এবং বেড়ে ওঠা পরবর্তী ধারাবাহিক ঘটনাগুলো। আজকের পর্বে মূলত আমরা দুইটি বিষয়ের মাধ্যমে এই আলোচনা শেষ করব। সেই দুইটি বিষয় হচ্ছে তিনি দেখতে কেমন ছিলেন, সেই বিষয়ের বর্ণনা, অর্থাৎ আমাদের মানসপটে যেন আমরা একটি ছবি কল্পনা করতে পারি ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, এবং পরবর্তীতে তার চারিত্রিক বৈশিষ্ট্যের আরেকটি ছবি, সেই সম্পর্কেও কিছু আলোচনা। আমাদের বিগত আলোচনাতে আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা উল্লেখ করেছিলাম যে আবু বকর সিদ্দিক তিনি কেমন ছিলেন দেখতে। আবু বকর সিদ্দিক তিনি ছিলেন হালকা গড়নের দীর্ঘদেহী ব্যক্তি। আবু বকর সিদ্দিকের গালের দিকের দাড়িগুলো খুব একটা ঘন ছিল না, পাতলা ছিল এবং তার চেহারার চামড়ায় ভাঁজ ছিল। কপাল ছিল প্রশস্ত, বাইরের দিকে কিছুটা ঢেউ খেলানো, বড় কপাল, এবং চলাফেরা করার সময় আবু বকর সিদ্দিক তিনি কিছুটা সামনের দিকে ঝুঁকে থাকতেন। আবু বকর সিদ্দিক তিনি খুবই হালকা পাতলা গড়নের ছিলেন এবং তার চেহারায় তার চোখ ছিল কোটরাগত। এবং মুখের দিকে তাকালে তার হাড়ের যে গড়ন সেটাও বোঝা যেত। অপরদিকে ওমর ইবনুল খাত্তাব তিনি ছিলেন কেমন? তিনি ছিলেন খুবই দীর্ঘদেহী ব্যক্তি, যে কোনো মজলিসের সবচেয়ে লম্বা ব্যক্তি এবং একই সঙ্গে খুবই শক্তিশালী সুঠাম দেহের অধিকারী একজন ব্যক্তি। একজন কুস্তিগির ব্যক্তির যেই দেহ, সেই রকম গঠন ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর। তার মাথায় চুল কম ছিল, টাক ছিল এবং গোফের যে প্রান্তদেশ সেটা তিনি মুচড়িয়ে রাখতেন। এবং ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর চোখের দিকে তাকালে তার চেহারায় একটি কালচে দাগ দেখা যেত এবং সেটা ছিল আল্লাহ সুবহানাহু তাআলার ভয়ে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি কাঁদতেন, সেই অশ্রু প্রবাহের একটি ধারা তার চেহারায় ফুটে উঠত। অপরদিকে ওসমান ইবনে আফফান তিনি কেমন ছিলেন দেখতে। এই প্রসঙ্গে আমরা একটি ঘটনা শুরুতে উল্লেখ করতে চাই, যার মাধ্যমে আমরা একটি ধারণা পাবো যে ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তিনি কেমন ছিলেন দেখতে। ওসামা বিন জায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন। জায়েদ বিন হারিসা, তার সন্তান ওসামা, যিনি বালক সাহাবিদের মধ্যে একজন ছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ইন্তেকাল করেছেন সেই সময়ে ওসামা বিন জায়েদ তিনি খুবই অল্প বয়স্ক একজন সাহাবি ছিলেন। ওসামা যখন বালক বয়সে সেই সময়কার ঘটনা। ওসামা বলছেন যে আল্লাহ রাসূল আমাকে একদিন ওসমানের ঘরে এক থালা গোশত দিয়ে পাঠালেন। সেখানে আমি প্রবেশ করলাম এবং সেখানে ওসমানের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি উপস্থিত ছিলেন। ওসামা যখন ফেরত আসলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসামাকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি তাদের ঘরে প্রবেশ করেছিলে? তিনি বললেন, হ্যাঁ আমি প্রবেশ করেছিলাম। আল্লাহ রাসূল বললেন, তুমি কি কখনো তাদের দুইজনের থেকে সুন্দর কোনো দম্পতি দেখেছ? ওসামা বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তাদের থেকে সুন্দর কোনো দম্পতি আর কখনোই দেখিনি। যেহেতু সেই সময় সেই বয়সে ওসামা তিনি অল্প বয়স্ক ছিলেন, একজন বালক ছিলেন তিনি, কাজেই তিনি ঘরের ভেতরে প্রবেশ করেছেন, তিনি রুকাইয়াকে দেখেছেন এবং ওসমানকেও দেখেছেন এবং তিনি নিজে বলছেন যে তাদের দুইজনের মতো এত সুন্দর সুদর্শন কোনো দম্পতিকে তিনি কখনোই দেখেননি। আবদুল ইবনে হাজম তিনি বলেছেন যে আমি ওসমানকে দেখেছি এবং কখনোই আমি তার থেকে সুন্দর সুদর্শন কোনো পুরুষ কিংবা নারীকেও দেখিনি। সুতরাং তিনি কত সুদর্শন ছিলেন সেখান থেকে একটি ধারণা আমরা পাচ্ছি। মুসা ইবনে তালহা তিনি বলছেন, ওসমান ছিলেন লোকেদের মধ্যে সবচেয়ে সুদর্শন ব্যক্তি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তার গায়ের রং ফর্সা ছিল, উজ্জ্বল বর্ণের ছিলেন তিনি এবং তার উচ্চতা ছিল মাঝারি ধরনের, মাঝামাঝি, একেবারে খুবই লম্বা এমন নন, আবার খাটো বা বেটে তেমনও নন, মাঝারি উচ্চতার অধিকারী ছিলেন তিনি। তার মুখের দাড়িগুলো ছিল খুবই ঘন এবং বড়, দীর্ঘ দাড়ি। তার গায়ের হাড়গুলো ছিল বড় বড় বা দীর্ঘ, ফলে তার কাঁধ ছিল চওড়া, বক্ষদেশ ছিল প্রশস্ত এবং হাত এবং পা এগুলো দীর্ঘ ছিল। ঘন দাড়ির মতো তার মাথার চুলগুলো ছিল খুবই ঘন এবং তার হাতে বেশ লোম ছিল। চেহারার দিক থেকে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই সুদর্শন ছিলেন। তার মুখে কিছু বসন্তের দাগ ছিল এবং তার ঠোঁটগুলো ছিল রক্তবর্ণের বা লাল বর্ণের, যেটা তার সৌন্দর্যকে আরও বৃদ্ধি করে দিয়েছিল। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার নাক ছিল বাঁকানো, তার চুলগুলো কানের লতি পর্যন্ত নেমে আসত, সেগুলো ঘন কালো ছিল। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি খুবই সুঠাম এবং সুগঠিত দেহের অধিকারী ব্যক্তি ছিলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহুর পায়ের গোছা সম্পর্কে, বা যেটাকে আমরা কাফ মাসল বলি, সেটা সম্পর্কে বর্ণনা করা হয় যে সেটা বড় ছিল এবং পেশিবহুল ছিল। তার পা ছিল অনেকটা ধনুকের মতো বাঁকানো, হাত এবং পায়ের হাড় ছিল দীর্ঘ। শুধুমাত্র দৈহিক দিক থেকেই ওসমান রাদিয়াল্লাহু আনহু সুদর্শন ছিলেন এমন নয়, বরং চারিত্রিক দিক থেকেও তিনি খুবই উত্তম চরিত্রের অধিকারী একজন ব্যক্তি ছিলেন, যে কারণে সেই জাহিলিয়াতের সময়েও লোকেরা তাকে খুবই পছন্দ করতে এবং ভালোবাসত, তার সঙ্গ সাহচর্য লাভ করতে চাইত। তিনি তাদের মাঝে কত জনপ্রিয় এবং কত পছন্দনীয় ছিলেন তার একটি দৃষ্টান্ত আমরা এই ঘটনা থেকে পাই। কুরাইশদের মধ্যে মায়েরা বাচ্চাদেরকে যখন ঘুম পাড়াত, ঘুম পাড়ানি গান শোনাত, সেই ক্ষেত্রে তারা একটি কবিতা পড়তো যে কবিতাতে ওসমানের নাম রয়েছে। তারা কি কবিতা পড়তো? তারা বলতো, উহিব্বুকা ওয়ার রহমানি হুব্বা কুরাইশিন লি ওসমানি। অর্থাৎ মায়েরা তার সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় কবিতা পড়তো এবং বলতো যে রহমান আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি যেভাবে কুরাইশরা ওসমানকে ভালোবাসে। সেই কথাগুলোকে কাব্যিক অনুবাদ করে আমরা এভাবে বলতে পারি যে মায়েরা সন্তানদেরকে ঘুম পাড়ানোর সময় বলতো, তোমাকে ততটাই ভালোবাসি জানে আর রহমান যতটা কুরাইশদের ভালোবাসা পেয়েছেন ওসমান। সেই জাহিলিয়াতের সময়েও ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন লোকেদের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। তিনি একজন উচ্চ মর্যাদাশীল, উচ্চ বংশের ব্যক্তি, সচ্ছল ব্যক্তি, বিশিষ্ট ব্যবসায়ী, উন্নত চরিত্রের অধিকারী এবং বাগ্মী ব্যক্তি ছিলেন। লোকেরা তাকে ভালোবাসত এবং তিনিও মানুষদেরকে সম্মান করতেন, শ্রদ্ধা করতেন। সেই জাহিলিয়াতের সময়েও তিনি কখনোই কোনো মূর্তির সামনে মাথা নত করেননি, কখনোই তিনি কোনো ধরনের অন্যায় অনৈতিক কার্যে লিপ্ত হননি। ইসলামের আগে কিংবা পরে কখনোই তিনি মদ স্পর্শ করেননি। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন ব্যক্তি, যখন কিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদ পানের বিষয়টিকে হারাম ঘোষণা করেননি, তখনও তিনি নিজের স্বভাব বা ফিতরাতের মাধ্যমেই এই বিষয়গুলোকে ঘৃণা করতেন। তার ঠোঁট কখনোই মদের পেয়ালা স্পর্শ করেনি। এই প্রসঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি নিজেই একটি বর্ণনা করেছেন, যার মাধ্যমে আমরা তার সম্পর্কে জানতে পারি। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে গান বাজনার প্রতি, এই বিষয়গুলোর প্রতি আমার কোনো আগ্রহ ছিল না, আমি কখনোই কোনো ধরনের অন্যায় কাজ করিনি, এমনকি আমার ডান হাত কখনোই আমার লজ্জাস্থান স্পর্শ করেনি যখন সেই ডান হাতের মাধ্যমে আমি আল্লাহ রাসুলের হাতে হাত রেখে আনুগত্য করেছিলাম বা ইয়াদ প্রদান করেছিলাম। আমি কখনোই মদ পান করিনি, না জাহিলিয়াতের সময়ে আর না ইসলামের পরে। আমি কখনোই জিনা করিনি, না জাহিলিয়াতের সময়ে আর না ইসলামের পরে। উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি একজন শিক্ষিত ব্যক্তি ছিলেন, তিনি লিখতে এবং পড়তে জানতেন। আরবদের মধ্যে সেই সময় লেখাপড়ার খুব একটা প্রচলন ছিল না, কিন্তু উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি শিক্ষিত ছিলেন এবং সেই সময়ে তাদের মধ্যে যতটুকু জ্ঞান বিজ্ঞানের চর্চা হতো সেই বিষয়গুলোতে উসমান রাদিয়াল্লাহু আনহু পারদর্শী ছিলেন। যেমন বিভিন্ন ইতিহাস, বংশগতি, বংশ সম্পর্কে যে জ্ঞান, সেই জ্ঞান, নসবনামা, বিভিন্ন প্রবাদ তিনি জানতেন এবং ইতিহাস তিনি জানতেন। একই সঙ্গে তিনি ব্যবসায়িক কার্যে সিরিয়া, আবিসিনিয়া এই অঞ্চলগুলো ভ্রমণ করতেন, সেই সফরের মাধ্যমেও বিভিন্ন অভিজ্ঞতা এবং জ্ঞান তিনি অর্জন করেছিলেন এবং বিভিন্ন কালচারের লোক, যারা এমনকি অনারব ব্যক্তি, তাদের সঙ্গেও তিনি মেলামেশা করতেন, তাদের জীবনযাপন, তাদের কালচার, এই বিষয়গুলো তিনি জানতেন। অল্প বয়সেই ওসমান রাদিয়াল্লাহু আনহু তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তি লাভ করেছিলেন তার মাধ্যমে ব্যবসা করেন এবং সফল ব্যবসায়ী হিসেবে তিনি প্রচুর সম্পদ অর্জন করেছিলেন। কুরাইশের শ্রেষ্ঠ ধনী ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কাজেই আমরা দেখতে পাচ্ছি বংশমর্যাদার দিক থেকে, শিক্ষার দিক থেকে, আচার আচরণের দিক থেকে, সমস্ত দিক থেকে একজন অভিজাত ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একেবারে শুরুর সময় থেকেই। এবারে আমরা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর চারিত্রিক স্বভাব বৈশিষ্ট্য সম্পর্কে কিছুটা বিস্তারিত আলোচনার দিকে যাচ্ছি। এ প্রসঙ্গে শুরুতে আমরা মুসলিম শরীফে উল্লেখিত একটি হাদিস উল্লেখ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন নিজের বিছানায় বিশ্রামরত অবস্থায় ছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার চাদর গায়ে দিয়ে তিনি নিজের বিছানায় শুয়ে বিশ্রাম করছিলেন। সেই অবস্থায় আবু বকর সিদ্দিক তিনি প্রবেশ করার অনুমতি চাইলেন এবং তাকে অনুমতি প্রদান করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ছিলেন সেভাবেই তিনি শুয়ে রইলেন। আবু বকর সিদ্দিক আসলেন, তার প্রয়োজন আলোচনা শেষ করে তিনি চলে গেলেন। একইভাবে ওমর ইবনে খাত্তাব তিনি অনুমতি চাইলেন, তাকে প্রবেশের অনুমতি দিলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেভাবেই শুয়েছিলেন। ওমর চলে গেলেন, পরবর্তীতে ওসমান আসলেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন তিনি প্রবেশের অনুমতি চাইলেন সেই অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে অবস্থা থেকে উঠে বসলেন এবং আয়েশাকেও বললেন যে তুমি তোমার কাপড় ঠিক করে নাও। আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি সেটাকে ঠিক করলাম। এরপর ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সেখানে প্রবেশ করেছিলেন এবং নিজের প্রয়োজন পূরণ করে সেখান থেকে চলে গিয়েছিলেন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আবু বকর সিদ্দিক কিংবা ওমর সেখানে প্রবেশ করেছিল সেই অবস্থায় তো আপনি তাদের জন্য এভাবে সোজা হয়ে উঠে বসেননি, কিন্তু ওসমান যখন প্রবেশ করলো বা অনুমতি চাইলো সেই অবস্থায় আপনি একেবারে সোজা হয়ে উঠে বসেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি বলেছিলেন? তিনি বললেন যে নিশ্চয়ই ওসমান একজন লজ্জাশীল ব্যক্তি। ওয়া ইন্নি খাশিতু ইন আযিনতু লাহু আলা তিলকাল হাল আল্লা ইয়াবলুকা ইলাইয়া ফি হাজাতিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে ওসমান তিনি খুবই লজ্জাশীল একজন ব্যক্তি এবং আমি এটা আশঙ্কা করলাম যে আমি যদি তাকে প্রবেশ করার অনুমতি প্রদান করি এবং তিনি যদি প্রবেশ করে দেখেন যে আমি এভাবে শুয়ে আছি, তাহলে তিনি যে প্রয়োজনে এসেছিলেন সেটা না বলেই, সেটা উল্লেখ না করেই তিনি চলে যাবেন, তিনি তার প্রয়োজনের কথা আমার কাছে বলতে পারবেন না লজ্জাশীলতার কারণে। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি উল্লেখ করেছেন যে এমনকি ফেরেশতারাও ওসমানের ব্যাপারে লজ্জা অনুভব করেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেছেন, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি শুয়েছিলেন আমার ঘরে এবং সেই অবস্থায় তার হাঁটুক কিংবা পায়ের যে নিচের অংশ গোছা সেটা কিছুটা উন্মুক্ত অবস্থায় ছিল। সেই অবস্থায় আবু বকর সিদ্দিক প্রবেশের অনুমতি চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করলেন এবং তিনি যে অবস্থায় ছিলেন সেই অবস্থাতেই থাকলেন, সেভাবেই তারা দুইজন কথা বললেন। এরপর ওমর প্রবেশের অনুমতি চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি প্রদান করলেন এবং তিনি যে অবস্থাতে ছিলেন সেভাবেই তারা দুইজন কথা বললেন। পরবর্তীতে ওসমান যখন কিনা প্রবেশের অনুমতি চাইলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সোজা হয়ে উঠে বসলেন এবং নিজের পোশাক ঠিক করে নিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন জানতে চাইলেন যে আবু বকর প্রবেশ করতে চাইলেন, আবু বকর এসেছিলেন তার জন্য আপনি উঠে বসেননি, ওমর এসেছিলেন তার জন্য আপনি উঠে বসেননি, কিন্তু ওসমান যখন আসলো সেই অবস্থায় আপনি উঠে বসলেন এবং নিজের কাপড় ঠিক করে নিলেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, আমি কি সেই ব্যক্তির ব্যাপারে লজ্জা করব না যার ব্যাপারে এমনকি ফেরেশতারা পর্যন্ত লজ্জা অনুভব করে থাকেন? ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চারিত্রিক বৈশিষ্ট্যের মধ্যে সবচেয়ে প্রধান দিক ছিল তার এই লজ্জাশীলতা, হায়া। এবং এই প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ওয়া আসদাকুহুম হায়া আন ওসমান, লজ্জাশীলতার ক্ষেত্রে সবচেয়ে কঠোর তিনি হচ্ছেন ওসমান। হায়া বা লজ্জাশীলতা এটি এমন একটি বৈশিষ্ট্য যা ইমানের একটি শাখা। হায়া ইমানের একটি শাখা এবং এর অর্থ অনেক ব্যাপক। লজ্জা এই শব্দটিকে আমরা অনেক সময় এক ধরনের দ্বিধা, জড়তা বা সংকোচ এইভাবে বুঝে থাকি, কিন্তু এর বাইরেও এই শব্দের অন্যান্য অর্থ রয়েছে। হায়া এর মাধ্যমে সম্মান বোধ, সম্মান, সম্ভ্রম, মর্যাদা কিংবা বিনয়, নম্রতা অথবা মডেস্টি বা পরিমিত বোধ, এই বিষয়গুলোকেও বোঝানো হয়ে থাকে। আমাদের প্রচলিত দেশীয় কালচারে আমরা অনেক সময় লজ্জাশীলতাকে এক ধরনের জড়তা বা সংকোচ কিংবা দুর্বলতা হিসেবেই দেখে থাকি। এবং আরও দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে বিভিন্ন বই বা রচনায় দেখা যায় যে সেই ঘটনাগুলো, অর্থাৎ ফিতনার সময়ে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার যে ভূমিকা তিনি গ্রহণ করেছিলেন, তিনি নিজেকে প্রত্যাহার করে নিয়েছিলেন, যেটাকে বাহ্যিকভাবে এক ধরনের নিষ্ক্রিয়তা বলে মনে হচ্ছিল, সেই বিষয়গুলোকে ব্যাখ্যা করতে গিয়ে অনেক লেখকরা তারা বিষয়কে এভাবে উল্লেখ করেছেন। তারা বলেছেন যে ওসমান একজন নরম মনের মানুষ ছিলেন, তিনি লজ্জাশীল ব্যক্তি ছিলেন, যে কারণে সেই সময়ে প্রয়োজনীয় কঠোরতা তিনি দেখাতে পারেননি। অথচ ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি যা করেছেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ পালন করার স্বার্থেই করেছেন। তিনি লজ্জাশীলতার কারণে দিনের বিষয়ে যা করা দরকার ছিল সেটা করতে পারেননি, কিংবা শিথিলতা দেখিয়েছেন, দুর্বলতা করেছেন চারিত্রিক লজ্জাশীলতার কারণে, এরকম যদি কেউ বলে থাকে তাহলে সেটা হচ্ছে সুস্পষ্ট অন্যায় এবং অপবাদ। সেই ক্ষেত্রে হায়া বা লজ্জাশীলতাকে ভুল অর্থে ব্যাখ্যা করা হচ্ছে। আবু বকর সিদ্দিক সম্পর্কে আমরা স্মরণ করতে পারি, আবু বকর সিদ্দিক তিনি একজন অতি কোমল, নরম হৃদয়ের মানুষ ছিলেন, কিন্তু দিনের ব্যাপারে তিনি কখনোই ব্যক্তিগত এই নরম মনের অধিকারী হওয়ার কারণে দুর্বলতা কিংবা শিথিলতার পরিচয় দেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পর যে কঠিন ফিতনা বিভিন্ন দিক থেকে এসেছিল, অনেক লোকেরা মুরতাদ হয়ে গিয়েছিল, কেউ যাকাত দিতে অস্বীকার করছিল, আরেকদিকে ভণ্ড নবীরা তাদের আবির্ভাব ঘটল, সেই রকম সংকটময় পরিস্থিতিতে আবু বকর সিদ্দিক তিনি পর্বত সম দৃঢ়তার পরিচয় দিয়েছিলেন। একই কথা ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার ক্ষেত্রেও প্রযোজ্য। লজ্জাশীলতার কারণে, ব্যক্তিগত চারিত্রিক এই বৈশিষ্ট্যের কারণে তিনি কোনো ক্ষেত্রে শিথিলতা করেছেন বা দুর্বলতা প্রদর্শন করেছেন এটা কখনোই সঠিক নয়। কাজেই এই যে বিষয় হায়া বা লজ্জাশীলতা, সেই বিষয়টির উপর কিছু সময় আলোচনা করা প্রয়োজন, এবং এর মাধ্যমে আশা করা যায় যে ওসমান রাদিয়াল্লাহু আনহু সেই চারিত্রিক বৈশিষ্ট্য, তার লজ্জাশীলতা, তার হায়া, সেই বিষয়গুলো বোঝা আমাদের জন্য সহজ হবে। আল মানাবি তিনি বলছেন যে ওসমান রাদিয়াল্লাহু আনহু তার চরিত্রের প্রধান দিক ছিল লজ্জাশীলতা, এবং তিনি বলছেন যে এই লজ্জাশীলতার অন্যতম প্রধান কারণ ছিল ওসমান রাদিয়াল্লাহু আনহু তার মধ্যে সবসময় এই অনুভূতি জাগ্রত থাকতো যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তাকে দেখছেন। সুতরাং ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরাতের বিষয়টি উপলব্ধি করতেন, তিনি নিজের মধ্যে উপলব্ধি করতেন যে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখছেন, এবং এই ধরনের লজ্জাশীলতা সেটা ইমানের একটি বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, মা কানাল হায়াউ ফি শাইইন ইল্লা যানাহু ওয়া লা কানাল ফুহুশু ফি শাইইন ইল্লা শানাহু, অর্থাৎ যেই বিষয়ের মধ্যে হায়া থাকে সেটা সেই বিষয়কে সৌন্দর্যমণ্ডিত করে, সুশোভিত করে, তার সৌন্দর্যকে বৃদ্ধি করে দেয়, আর যেই বিষয়ের মধ্যে ফাহেশা থাকে, অশ্লীলতা থাকে, সেটা সেই বিষয়কে ধ্বংস করে ছাড়ে, সেটা সেই বিষয়কে ত্রুটিপূর্ণ করে দেয়, তার সৌন্দর্যকে কমিয়ে দেয়। আরেকটি হাদিসে আমরা দেখতে পাচ্ছি আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তিকে অতিক্রম করে যাচ্ছিলেন, সেখানে তিনি দেখলেন যে সেই ব্যক্তি তার ভাইকে কিছুটা ভর্ৎসনা করছে, এবং সেই ব্যক্তি তাকে ভর্ৎসনা করে বকাবকি করে বলছে যে তুমি তো একজন লাজুক ব্যক্তি, এবং আমি আশঙ্কা করি যে তুমি তোমার এই লজ্জাশীল এবং আমি আশঙ্কা করি তুমি তোমার লজ্জাশীলতার কারণে ক্ষতিগ্রস্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে থামলেন এবং সেই ব্যক্তিকে বিরত হওয়ার জন্য নির্দেশ প্রদান করলেন, তাকে বললেন, দাহু ফা ইন্নাল হায়া মিনাল ইমান, তুমি তাকে ছেড়ে দাও, কারণ লজ্জাশীলতা এটি হচ্ছে ইমানের একটি অঙ্গ, এটি ইমানের একটি অংশ। অন্যত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আল হায়া শুউবাতুম মিনাল ইমান, হায়া ইমানের শাখাগুলোর মধ্যে একটি। বাইহাকিতে উল্লেখিত একটি হাদিসের আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে নিশ্চয়ই হায়া এবং ইমান এই দুইটি হচ্ছে পরস্পর সাথী, যদি কোনো একটিকে উঠিয়ে নেওয়া হয় তাহলে অন্যটিও ত্যাগ করে। আবু দাউদে উল্লেখিত হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেক দিন বা ধর্মের একটি বৈশিষ্ট্য রয়েছে, একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য থাকে, এবং ইসলামের সেই বৈশিষ্ট্য সেটা কি? সেটা হচ্ছে হায়া। অখুলুকুল ইসলাম আল হায়া, ইসলামের সেই অন্তর্নিহিত বৈশিষ্ট্য সেটা হচ্ছে এই হায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আরও বলেছেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, লজ্জাশীলতা কিংবা হায়া এটি কল্যাণ ছাড়া, খায়ের ছাড়া আর কিছুই নিয়ে আসে না, সুতরাং এটি শুধুমাত্র ভালো জিনিসগুলোই নিয়ে আসে। বাইহাকিতে আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, হায়া এবং আমানতদারিতা এই দুইটি বিষয়কেই প্রথম এই দুনিয়া থেকে উঠিয়ে নেওয়া হবে, কাজেই তোমরা সবসময় আল্লাহর কাছে এই বিষয়গুলো চাইতে থাকো। ওলামায়ে কেরাম তারা লজ্জাশীলতার কিংবা হায়ার সংজ্ঞা দিতে গিয়ে তারা বলেছেন যে এটা হচ্ছে একটি গুণ যা ঘৃণিত এবং বর্জনীয় বিষয়গুলোকে পরিহার করতে একজন মানুষকে উদ্বুদ্ধ করে এবং কোনো একজন প্রাপকের প্রাপ্য যথাযথভাবে তার কাছে পৌঁছে দিতে বাধ্য করে। আবুল কাসিম জুনায়েদ রাহিমাউল্লাহ তিনি লজ্জাশীলতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন যে লজ্জাশীলতা হচ্ছে প্রথমত মানুষ আল্লাহ সম্পর্কে তার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অপরিসীম দয়া অনুগ্রহ এবং ইহসানের প্রতি সে লক্ষ্য করে এবং আল্লাহর বরত্বের এই দিকটি তার মধ্যে যখন জেগে ওঠে সেটাকে উপলব্ধি করার পর সে নিজের সম্পর্কে চিন্তা করে, সেই ক্ষেত্রে নিজের ত্রুটি এবং অক্ষমতা সম্পর্কে গভীরভাবে তার মধ্যে অনুভূতি সৃষ্টি হয়। একদিকে আল্লাহর বরত্ব, আরেকদিকে প্রত্যেক ব্যক্তি তার নিজের ত্রুটি এবং অক্ষমতা সম্পর্কে চিন্তা করে। এই উভয় চিন্তার ফলে তার মনের মধ্যে যে ভাবের উদয় হয় সেটাকেই বলা হয়ে থাকে লজ্জাশীলতা কিংবা হায়া। কাজেই আমাদের দেশে প্রচলিত যে কথা আমরা অনেক সময় শুনে থাকি যে লজ্জা এটি কেবলমাত্র যেন নারীদের একটি বৈশিষ্ট্য, লজ্জা নারীর ভূষণ, সেই চিন্তাধারার সঙ্গে ইসলামের ভাষায় যেভাবে লজ্জাকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে বা হায়াকে সংজ্ঞায়িত করা হয়ে থাকে সেটা কখনোই একই রকম নয়। ইসলামে হায়া, সেটা আমরা সুস্পষ্টভাবে জানি, সেটা ইমানের একটি বৈশিষ্ট্য, ইমানের শাখাগুলোর মধ্য থেকে একটি শাখা। ইমানের সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লজ্জাশীলতাকে সম্পৃক্ত করেছেন, কাজেই এটা শুধুমাত্র নারীদের কোনো বৈশিষ্ট্য বিষয়টি এমন নয়, বরং হায়া বা লজ্জাশীলতা এটি নারী এবং পুরুষ প্রত্যেক ইমানদারের জন্য এটি সম্পর্কযুক্ত। শাব্দিক দিক থেকে দেখা যায় হায়া এই শব্দটি এসেছে, তার মূল শব্দ হচ্ছে হায়াত, যার অর্থ হচ্ছে জীবন, সুতরাং সেই দিক থেকে হায়া শব্দটি অনেক বিস্তারিত ধারণাকে ধারণ করে থাকে। একজন ব্যক্তি তার মধ্যে যদি হায়া থাকে তাহলে সে তার হায়াতকে গঠন করবে ইসলামের উপরে, ইমানের উপরে। অপরদিকে যদি কোনো একজন ব্যক্তির মধ্যে হায়া না থাকে তাহলে সেই ব্যক্তির মধ্যে যেন হায়াতই নেই বা জীবনই নেই। ইসলামের পরিভাষায় যেই ব্যক্তির মধ্যে ইমান নেই সেই ব্যক্তি একজন মৃত ব্যক্তির সমতুল্য। হায়ার কারণে একজন ব্যক্তি সবসময় নিজের গুনাহের কারণে, নিজের অক্ষমতার কারণে লজ্জা অনুভব করবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধাচরণ করতেও সে লজ্জা অনুভব করবে, কারণ সে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরত্ব, তার উপস্থিতি এই বিষয়গুলোকে অনুভব করে থাকে। একইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করা, ইসলামের বিরোধিতা করা, সেগুলো করতেও সে নিজের উপর লজ্জা অনুভব করবে। অপরদিকে যদি কেউ ইসলামের বিষয় পালন করতে গিয়ে দুর্বলতা অনুভব করে, সংশয়গ্রস্ত হয়, দ্বিধাগ্রস্ত হয় কিংবা সংকোচ অনুভব করে তাহলে সেটাকে আমরা হায়া বলতে পারি না, বরং সেটা হচ্ছে নেতিবাচক এক ধরনের লজ্জাশীলতা, এবং ওই ধরনের লজ্জাশীলতা কখনোই ইমানের শাখা হতে পারে না। সুতরাং ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু তার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা বলেছেন, ওয়া আসদাকুহুম হায়া আন ওসমান, ওসমান লজ্জাশীলতার ক্ষেত্রে সবচেয়ে কঠোর ব্যক্তি, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হায়া লা ইয়াতি ইল্লা বিখাইর, হায়া কল্যাণ ছাড়া কোনো কিছুই নিয়ে আসে না, সুতরাং এর মধ্যে যা রয়েছে সব কিছুই কল্যাণকর। ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি এই ধরনের কল্যাণকর চারিত্রিক বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। তার প্রজ্ঞা, অভিজ্ঞতা, তার সৌজন্য এবং লৌকিকতা বোধ বা মানুষের বিভিন্ন কালচার এবং সেই কালচার বুঝে তাদের সঙ্গে যথাযথ ব্যবহার করা, এই সমস্ত চমৎকার গুণের কারণে সবসময় তার চারপাশে লোকজন ভিড় জমে থাকত সেই জাহিলিয়াতের সময় থেকেই। আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনি মন্তব্য করেছেন, তিনি বলেছেন যে কুরাইশদের মধ্যে তিনজন ব্যক্তি অন্য যে কারো থেকে সুন্দর চেহারা, উত্তম চরিত্র এবং স্থায়ী লজ্জাশীলতার জন্য শ্রেষ্ঠ। তারা যদি তোমাকে কোনো কথা বলে তাহলে তারা মিথ্যা বলবে না, আর তুমিও যদি তাদেরকে কিছু বলো তাহলে তোমাকেও তারা মিথ্যুক মনে করবে না। সেই তিনজনকে তারা হচ্ছেন আবু বকর সিদ্দিক, ওসমান ইবনে আফফান এবং আবু উবাইদা ইবনুল জাররা রাদিয়াল্লাহু তাআলা আনহুম। আজকের পর্ব আমরা এখানেই শেষ করছি। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।